بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي ألف لام ميم صاد ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য ইহা উপদেশ ইত্তাবিউ মা أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ করো এবং তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম ক্বাইলুন কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বিপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَنْ قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল তখন তাহাদের কথা শুধু ইয়াই ছিল যে নিশ্চয় আমরা জালিম ছিলাম অতঃপর যাহাদের নিকট রাসুল প্রেরণ করা হইয়াছিল তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসূলগণকেও জিজ্ঞাসা করিব ফালানাকুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ সেদিনের ওজন করা সত্য যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে যেহেতু তাহারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ আমি তো তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু আমি তোমাদেরকে সৃষ্টি করি অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফেরেশতাদেরকে আদমকে সিজদা করিতে বলি ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল

তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল। ونزع يده فإذا هي بيضاء للناظرين এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল এ তো একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায়, এখন তোমরা কি পরামর্শ দাও? قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। قَالُوا يَا مُوسَى إِمَّا أَن تُلْقِيَ وَإِمَّا أَن نَكُونَ نَحْنُ الْمُلْقِينَ তাহারা বলিল হে মূসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব? قَالَ أَلْقُوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم সে বলিল তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করিল তখন তারা লোকের চোখে জাদু করিল, তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল। ওয়াওহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন আমি মূসার প্রতি প্রত্যাদেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো, সহসা উহা তাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল। সেখানে তারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল। ওয়াউলকিয়া আস-সাহারাতু সাজিদিন এবং জাদুকরেরা সিজদা অবনত হইল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন তারা বলিল আমরা ঈমান আনিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি। রব্বি মূসা ওয়া হারুন যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তাআলামুন ফিরআউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে? ইহা তো এক চক্রান্ত, তোমরা স্বজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উহা হইতে বহিষ্কারের জন্য,